সবুজের ছোঁয়াতে তোমাকে মনে পড়ে যায়, বাতাসের দোলাতে তোমার পরশ ভুলিয়ে যায়। সবুজের ছোঁয়াতে তোমাকে মনে পড়ে যায়, বাতাসের দোলাতে তোমার পরশ ভুলিয়ে যায়। পাপিয়া গায় পিউ পিউ কোকিল ডাকে কুহু কুহু, পাপিয়া গায় পিউ পিউ কোকিল ডাকে কুহু কুহু। সারা জাহান লুটিয়ে গায় তুমি মহান তুমি প্রভু, আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। গোধূলির মায়া বিলাগন প্রভু তোমার রূপে মগন, ঝিলিমিল তারায় গগন প্রভু তোমার রূপে মগন। গোধূলির মায়া বিলাগন প্রভু তোমার রূপে মগন, ঝিলিমিল তারায় গগন প্রভু তোমার রূপে মগন। আধারে ফোটাও হাসি প্রভাতে ওঠাও রবি, আধারে ফোটাও হাসি প্রভাতে ওঠাও রবি, সবই তোমার হুকুম প্রভু, আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। নদীর কালো কালো তাল গে যাই তুমি যে মহান, পাহাড়ে ঝর্ণা বহমান গে যাই তুমি যে মহান। নদীর কালো কালো তাল গে যাই তুমি যে মহান, পাহাড়ে ঝর্ণা বহমান গে যাই তুমি যে মহান। প্রকৃতি রূপের মোহে তোমার করুণা ফোটে, প্রকৃতি রূপের মোহে তোমার করুণা ফোটে, তসবি তোমার শুধু, আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু। সবুজের ছোঁয়াতে তোমাকে মনে পড়ে যায়, বাতাসের দোলাতে তোমার পরশ ভুলিয়ে যায়। সবুজের ছোঁয়াতে তোমাকে মনে পড়ে যায়, বাতাসের দোলাতে তোমার পরশ ভুলিয়ে যায়। পাপিয়া গায় পিউ পিউ কোকিল ডাকে কুহু কুহু, পাপিয়া গায় পিউ পিউ কোকিল ডাকে কুহু কুহু। সারা জাহান লুটিয়ে গায় তুমি মহান তুমি প্রভু, আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু।